قصدا وله أن وله أن القبضة نوعان تام وهو أن يقبضه وهو يراه وناقص وهو أن يقبضه مستورا وهذا لأن تمامه بتمام الصفقة ولا تتم مع بقاء خيار الرؤية والمؤكل ملكه بنوعيه فكذا الوكيل ومتى قبض الموكل وهو يراه سقط الخيار فكذا الوكيل لإطلاق التوكيل وإذا قبضه مستورا انتهى التوكيل بالناقص منه فلا يملك إسقاطه قبضا بعد ذلك بخلاف خيار العين لأنه لا يمنع تمام الصفقة فيتم القبض مع بقائه وخيار الشرط على الخلاف ولو سلم فالموكل لا يملك التعم منه فإنه لا يسقط بقبضه لأن الاختبار وهو المقصود بالخيار يكون بعده فكذا إلا يملك وكيله بخلاف الرسول لأنه لا يملك شيئا وإنما إليه تبليغ الرسالة ولهذا لا يملك القبض والتسليم إذا كان رسولا في البيع. ونزل الوكيل كنزل المشتري حتى لا يرده إلا من عيب ولا يكون نزل الرسول كنزل المشتري وهذا عند أبي حنيفة وقال هما سواء وله أن يرده. ونزل الوكيل كنزل المشتري حتى لا يرده إلا من عيب কোনো এক ব্যক্তি একটা জিনিস কিনছে খেয়ারের বিরুদ্ধে, এরপর একজনের কয়েছে তুই আমারও কি আমার এই মুভিটা অমুকের কাছ থেকে কব্জা করে নিয়েছে। ওকিলে যখন কব্জা করছে তখন দেই হ্যাঁ এখানে কব্জা দিচ্ছে, এই যে ওকিলে যে রুইয়াটা করে ফেলাইল এটা মুস্তারি বা মোয়াক্কেলে রুইয়া ফেলেছে। মুস্তারি বা মোয়াক্কেল তো রুইয়াতের উপরে কিনছিল, তারে কব্জা করার ওকিল দিন কব্জা করার উকিল, তো সে গিয়ে কব্জা করছে রুইয়াত করছে, তাইলে ওকিলের যে রুইয়াতে খেয়ার আসিল এটা কি হয়ে যাবে সাপে। হ্যাঁ যদি অন্য কোনো আয়ের থেকে থাকে যেটা মোয়াক্কেলের কাছে এসে ধরা পড়ছে বা মুস্তারির কাছে এসে ধরা পড়ছে তাহলে ওই কারণে ফেরত দিতে পারবে, কিন্তু খেয়ারের রুইয়াতের কারণে আর ফেরত দিতে পারবে না, কারণ খেয়ারের রুইয়াতটা হয়ে গেছে মোয়াক্কেলের খেয়ারের রুইয়াত উকিলের দেখা পড়েছে। কিন্তু যদি কাউকে দূত হিসাবে পাঠায়, একটা হলো উকিল হিসাবে আর একটা হলো রসুল হিসাবে, দূত হিসাবে যদি পাঠায় যে তুই আমার পক্ষ থেকে এই জিনিসটা কব্জা করে নিয়ে আয়, এটা প্রতিনিধি হিসাবে না দূত হিসাবে, তাহলে এটা মুস্তারির রুইয়াত সাকেত হবে না। তার অর্থ হলো যে দূতে যদি কাছে যে যদি রসুলে যদি গিয়া ওইটারে দেখে কব্জা করে নিয়ে আসে তাইলে মুস্তারির যে রুইয়াতের খেয়ার আসিল এই খেয়ার সাকেত হবে। আর এই মাসলাটা হলো ইমাম আবু হানিফা যে ওকিলে যদি দেখে কব্জা করে নিয়ে আসে তাহলে মোয়াক্কেলের রুইয়াত খেয়ার যেটা আছে এটা বাতিল হয়ে যাবে, আর রসুলে যদি দেখে নিয়ে আসে তাহলে মুস্তারি বা মোয়াক্কেলের মুরসাল যে তার খিয়ারে রুইয়াত কি হবে না সাকেত। এই মাসলাটা কার? ইমাম সাহেবাইন বলে যে উভয় বরাবর, তার অর্থ হল এই যে যেমনি ভাবে রসুলের রুইয়াতের দ্বারা মুস্তারি রুইয়াত সাকেত হয় না তেমনি ভাবে বকিলের রুইয়াতের দ্বারা মুস্তারি রুইয়াত সাকেত হবে না। তার অর্থ হল যে সাহেবাইন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এত্তেফাক হইল রসুলের রুইয়াতের ক্ষেত্রে, অর্থাৎ খিয়ার সাকেত হবে না, আর সাহেবাইন আর ইমাম আবু হানিফার মধ্যে একটা হইল, ইমাম আবু হানিফা বলেন যে উকিলের রুয়াত এটা মুস্তারির রুয়াত হয়ে যায়, আর সাহেবাইনে বলেন যে না কাসেদের মতন উকিলের রুয়াত তো মুস্তারির রুয়াত কি করবে না, সাকে করবে না। সাহেবের দয়া বলতেছে যে এখানে উকিলের দ্বারা মুরাদ হইল উকিল বিল কবজ, উকিল বিল কবজ এখানে এই জিনিসটা মুস্তারি উকিল রে কবজা করার জন্য তার উকিল শুধু কবজা করার, এখানে উকিলের দ্বারা মুরাদ উকিল বিল সারানা, উকিল বিল সিরানা, উকিল বিল সেরা তো বলা হয় যে মোয়াক্কেলে একজনে টাকা দিছে, টাকা দিয়ে কইছে তুই আমার পক্ষ থেকে জিনিসটা কিনে নিয়ে, ওই ক্ষেত্রে এই জায়গার মধ্যে রুইয়াতের কিয়া এটা টোটালটাই উকিলের, এখানে মোয়াক্কেলের রুইয়াতের কিয়া সাবেতি হয়, মোয়াক্কেলের রুইয়াতের কিয়া কি হয় না সাবেতি হয় না, সমস্ত হুকুক চলে আসে কার দিকে উকিলের, সুতরাং ওই উকিল না ওইটার মধ্যে তো কি আর থাকবে না, কারণ ওই জায়গার মধ্যে উকিলের রুয়েত কইরা বলাইলে এইটা মোয়াক্কেলের রুয়েতের কোনো দরকারই নেই, সাবেতি নেই, মোয়াক্কেলের রুয়েতের কোনো প্রয়োজনই নেই, বরং মোয়াক্কেলে যদি রুয়েত করে কই জানি যে নিতাম না তাহলে তার এই কথা কাবিল কবুল হবে না। তো সাহেবের এই জন্যই বলতেছেন যে এখানে উকিলের দ্বারা মুরাদ হইল উকিল বিল কবজ, উকিল বিল সিরা না, কারণ উকিল বিল সিরার মধ্যে হিয়া এজমান সাক, অর্থাৎ যখন উকিলে দেখে বলা গে ইমাম আবু হানিফা বলেন যে মোয়াক্কেলের খিয়ার সাকে, আর সাহেবাইনি বলেন যে মোয়াক্কেলের খিয়ার সাকে, বরং এনে মোয়াক্কেলের খিয়ার সাবেতি নাই। সাহেবানি বলছেন যে উভয়েরই রুইয়াতের দ্বারা মুস্তারি খেয়ার সাকিত হবে না, সাহেবানি কথা বলে সাহেবানির দাওয়া ছিল যে কাসেদের যেমনি ভাবে দেখার দ্বারা মুস্তারি খেয়ার সাকিত হয় না ইমাম সাহেবও বলে, তেমনি ভাবে উকিলের রুইয়াতের দ্বারা মুস্তারি রুইয়াত সাকিত হবে না। সাহেবানি বলেন যে ওই বেড়ারে উকিল বানাইছে ওই জিনিসটা কবজা করবে, তারে উকিল এই কথা এই মাস তৈরি করবে লাগে বানাই নাই যে আমার যে খেয়ারের রুইয়াত আছে এটা তুমি সাকিত করে দিবে দেখিয়া, তারে বলছে শুধু তুমি এই কাজটা করো জিনিসটা নিয়ে আসো, তারে এই মাস তৈরি করতে বলে নাই যে আমার যে খেয়ারের রুইয়াত আছে তুমি এটা সাকিত করে আসো, এই কথা বলে নাই, যখন সে এই কথা বলে নাই সুতরাং যে ডাল উকিল তারে বানায় নাই ওইটা সাকিত করার অধিকার পাবে, রুইয়াতের উকিল যেহেতু বানায় নাই অতএব রুইয়াতকে সাকিত করার অধিকারও তাদের নাই। আর এটা এরকম হয়ে গেছে যে এক বেটা কাউরে উকিল বিল কবজ বানাইছে, উকিল বিল কবজে কবজা করে নিয়ে আসছে, কবজা করে নিয়ে আসার পর এখানে মুস্তারির কাছে যখন মুভি আসছে, মুভি আসার পরে আয়েব ধরা পড়ছে, হ্যাঁ তো দেখে আনছে উকিল বিল কবজ এটা কি করে আনছে দেখে আনছে, আনার পর এটা মুস্তারির কাছে আসছে, মুস্তারির কাছে আসার পরে এই জায়গার মধ্যে মুভির মধ্যে কি ধরা পড়ছে আয়েব ধরা পড়ছে, এখন মুভির মধ্যে যদি আয়েব ধরা পড়ে তাহলে এই আয়েবের কারণে মুস্তারি ফিরত দিতে পারবো না, তাইলে এখানে কিয়ারে আয়েব সাকেত করতে পারে নাই কে উকিল বিল কবজে, কিয়ারে আয়েব মুস্তারি কি করতে পারে নাই সাকেত করতে হবে, তো যেমনি ভাবে তার কিয়ারে আয়েব সাকেত করার অধিকার কার নাই উকিলের নাই, তেমনি ভাবে কিয়ারে রুয়েত সাকেত করার অধিকার কার নাই সাহেব। না আরেকটা বলে যে দেখে যদি কেউ কিয়ারে শর্ত করে আর কাউরে বলে তিন দিন আমি চিন্তা করি, মুস্তাহি বলতেছে যে আমি জিনিসটা জানি তিন দিন চিন্তা করুন কেয়ারে শর্ত, এরপরে মুস্তারি একজন যে উকিল বিল কবজ বানাইছে যে তুমি এই জিনিসটার কবজা করে নিয়ে আসো, সে যদি জিনিসটা কবজা করে নিয়ে আসে তাহলে মুস্তারি যে কেয়ারে শর্ত আসছিল ওই কেয়ারে শর্ত কি সাকেত হয়ে যাব, সাকেত হবে না, যদি ওকিলবি কবজা করার দ্বারা মুস্তারি খেয়ারে সাকেত না হয় যেমনিভাবে যে তাহলে খেয়ারে সাকেত হইব কেমনে। তৃতীয় আরেকটা নজির সাহেব যে খেয়ারে কজকে যদি ওকিল বিল বাই ওকিল বিল কজ খেয়ারে রুইয়তকে যদি ওকিল বিল কজ ইচ্ছাকৃতভাবে বাতিল করে দেয় তাহলে তার এটা বাতিল হয় না খেয়ারে রুইয়ত। তার অর্থটা বলতে চাইছে যে এক বেড়ায় কাউরে ওকিল বিল কজ বানানো ওকিল বিল কজ বানানির পরে ওকিল বিল কজ এদের মধ্যে মুস্তারির খেয়ারে রুইয়ত আছে মুস্তারির খেয়ারে রুইয়ত আছে এমন জিনিসে কি বানাইছে ওকিল বিল কজ বানাইছে সে এটারে দেখা না সে এটারে কবজা করছে কবজা করার পর এটারে দেখছে দেখা মুস্তারি যে খেয়ারে রুইয়ত আছে এই খেয়ারে রুইয়ত সাকেত করে কবজার সময় দেয় না কবজা করার পর এটারে দেখছে দেখিয়া মুস্তারি যে খেয়ারে রুইয়ত ছিল খেয়ারে রুইয়ত সাকেত তো যদি খেয়ারে রুইয়ত সাকেত করে আপনিও তো ইমাম সাহেব তিন সুরতের মধ্যে আজান দিতেছে সাহেব এনে যে এই দিন মধ্যে আপনি বলেন যে মুস্তারি যদি খেয়ারে রুইয়ত থাকে আর কাউরে যদি ওকিল বিল কজ বানানো হয় আর ওকিল বিল কজ মুভি কবজা করার পর যদি মুভিটা দেখে দেখিয়া মুস্তারি যে খেয়ারে রুইয়ত আছে ওইটারে কি করে সাকেত করে দেয় তাহলে তার খেয়ারে রুইয়ত সাকেত করলে খেয়ারে রুইয়ত কি হয় না সাকেত হয় না এটা আপনিও বলেন ইমাম সাহেব আপনিও বলেন তাহলে ওই জায়গার মধ্যে সে ইচ্ছাকৃতভাবে খেয়ারে রুইয়ত সাকেত করা সত্ত্বেও খেয়ারে রুইয়ত কি হইতেছে না সাকেত হইতেছে তাহলে এই জায়গার মধ্যে তার কবজার দ্বারা খেয়ারে রুইয়ত সাকেত হয় ইচ্ছাকৃতভাবে যে জায়গার মধ্যে কবজা করতে কেয়ার বাতিল করতেছে সেই জায়গার মধ্যেই হয় না কইতেছে যে আমি মুস্তারি কেয়ারে দিয়ে সাকেত করিয়া দিলাম সেই জায়গার মধ্যেই হয় না আর এই জায়গার মধ্যে কবজা করিয়া ফেলাইলে তার কেয়ারে রুইয়ত সাকেত হয়ে যাবে এটা তো কোনো যৌক্তিক কথা হইতে এতটুকু পর্যন্ত আগে দেখালো ওয়ানাজরুল ওয়াকিলি কানাজরিল মুস্তারি হাত্তা লা ইয়ারুদ্দাহু ইল্লা মিন আইনি ولا يكون نذر الرسول كنذر المشتري وهذا عند ابي حنيفه وقال هما سواء ولو يرد ونذر الوكيل كنذر المشتري اور وكيل کا دیکھنا كنذر المشتري مشتری کی دیکھنے کی طرح تر معنی وکیل جدی موبیل মুস্তারি যদি খেয়ারে রুইয়ত থাকে তাহলে মুস্তারি দেখলে যেমনিভাবে তার খেয়ারে রুইয়ত সাকেত হয়ে যেত ওকিলেও যদি মুভিটা দেখে তাহলে মুস্তারি যে খেয়ারে রুইয়ত আছে সেটা কি হয়ে যেত সাকেত হয়ে ওয়া নাজরুল ওকিলি কা নাজরুল মুস্তারি আর ওকিল কা দেখ না মুভি কো কা নাজরুল মুস্তারি মুস্তারি কে দেখনে কি তরহ হে ইয়ানি জেসা কি মুস্তারি কা কি আর সাকেত হো জাতা হে দেখনে সে ইসি তরহ আগার ওকিল ভি দেখ লে তো মুস্তারি কা কি আর রুয়ত কি হো জায়েগা সাকেত হো হাত্তা লা ইয়ারুদ্দা এখন ওকিলে দেখ কে যদি এটা নেই আসে তাহলে কি আর রুয়তের অধীনে সেই ডারে আর রদ করতে পারবে না কারণ ওকিলে যখন দেখ কেবল আছে তা দেখ হাত্তা লা ইয়ারুদ্দা ইয়াহা তো কে মুস্তারি উসকো কি আর রুয়ত কে ওয়াজা সে রদ নেহি কর সকেগা ইল্লা মিন আইন হ্যাঁ এটা যে সত্যসরাক বৈশিষ্ট্য আউসাফের সাথে সে কিনছিল এখন ওই আউসাফ যদি না পায় তাহলে খেয়ারে আইবের কারণে ফেরত দিতে পারবে কিন্তু খেয়ারে রুইয়াতের কারণে এটারে ফেরত ওয়ালা ইয়াকুনু নাজরুর রাসূল কা নাজরিল মুশতারি ওয়ালা ইয়াকুনু নাজরুর রাসূল আর রাসূল কাসে আর কাসেদ কা দেখ না কা নাজরিল মুস্তারি নেই হোগা কা নাজরিল মুস্তারি মুস্তারি কে দেখনি কে তো তার অর্থ হলো কেউ যদি কাউরে হ্যাঁ কোনো মুভি কবজা করার জন্য কাসেদ কাউকে কাসেদ হিসাবে পাঠায় তাহলে কাসেদে যদি দেখে এটারে কি করে দেখে তাহলে এর দ্বারা মুস্তারির কেয়ারে রুইয়ার সাকেত ولا يكون نظر الرسول كنظر المشتري. সুতরাং মুস্তারি যে খেয়ার আছে খেয়ার কি হবে না, সাকেত হবে না যদি রাসূলে দেখ ওয়াহাজা ইনদাবি হানিফা। আর এই মাসলাক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কা হে ওয়াকালা হুমা সাওয়াউন। আর সাহেবাইন ফরমাতে হে দুনু বরাবর, ইয়ানি জেসে কি রাসূল কে দেখনে সে মুস্তারি কা খেয়ার সাকেত নহীন হোতা হে, উসি তরহ ওকিল কে দেখনে সে ভি মুস্তারি কা খেয়ার সাকেত নহীন হোগা। এর অর্থ কি ওয়াকালা হুমা সাওয়াউন, আর সাহেবাইন ফরমাতে হে দুনু কিয়া হে বরাবর। ওয়ালাহু আইয়ারুদ্দাহু, আর মুস্তারি কে লিয়ে দুনু সুরত মে ওয়ালাহু আইয়ারুদ্দাহু, আর মুস্তারি কে লিয়ে জায়েজ হে আইয়ারুদ্দাহু কে দেখনে কে বাদ উসকো কিয়া করে রদ করে, কারণ এইখানে তার খিয়ার যেটা আছে তো আছে, সুতরাং রদ করে। কার কালার করে রাদিয়াল্লাহু লেহে কে লাগি বলে বেশি সম্মানের কারণে এটা হে দেয় সাহেব হে দেয় এই কালারটা কেডা লিখছে এটাই তো বলা মুশকিল। এই কালা লিখল কিতাব তো লিখছে সাহেব হে দেয় তাহলে আকুলু না কোন দরকার আছে। অনেক জায়গার মধ্যে এই এই পেশটা আছে এইটা আরেকজনে আইনে লাগাইছে এবার এই এবার হ্যাঁ সাগরিতে লিখছে হইতে পারে নাইলে কালা এক কারণ নিজে তো আর আমি কালা লিখতে পারি তাহলে আকুলু লিখ তাহলে এবার একটু সাইজ করার জন্য কোন সাগরিতে কালা লিখেছে আর আরেকজনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি মহব্বত করতে গিয়া এই তো রহমতুল্লাহ আলাইহি হওয়া দরকার। কাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানা ওয়াল ওয়াকিল বিল কাজ আমাল ওয়াকিল বিল শিরাক ফা রুকিয়াতু তাসকুতুল খিয়ার বিল ইজমা। কাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ানি সাহেব হেদায়েত ফরমাতে হে মানাহু মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইকা নজরুল ওয়াকিল কা মানা আল ওয়াকিল বিল কাজ উকিলের দ্বারা মুরাদ হলো উকিল বিল কাজ। আমার উকিল বিশিরা আর উকিল বিশিরা জো হে ফালিয়াতু তাসকুতুল কিয়ারা বিল ইসকা ইজমা। সো উকিল বিশিরা কা মুবিকা দেখ না ই বিল ইজমা মুআক্কিল কে সিরা কো কে কিয়ার কো কিয়া কর দে সাকে তার মানে এই তার খেয়ার সাবেতি নেই সাকেত করবো বুঝতে পারি কোনো খেয়ারই নেই তার অধিকারই নেই যখন বেচা কিনা করে উকিলে তাইলে এই মাল উকিলে নি হয় তাই দায়িত্ব কেহা দেওয়ার দায় দায়িত্ব তারই হয় মালের মধ্যে আয় বইলে তাইলে সেই করতে পারবে মোয়াক্কিলে আয়ের বলতে এই মিয়া আমি তো উকিলের মাধ্যমে তোমার কাছ থেকে কিনছি আর তো তাই কিনছি এই জন্য তো বেজাল আছে তো বেটা থাক পর দিব বেটা তোর কাছে আমি বেচি কিছু বেটার লোক কোথায় বুঝতে হবে তোমাদের থাপ্পড় দিব মোয়াক্কেলে হারামজাদা তোরে বানাইছি ওকিল তুই এর মনে ঘটনা আছে দেখবার বিয়া উকিল হিসাবে বিয়া করে লে আয়া হচ্ছে লাহমানাহু তাওয়াক্কাল বিল কবজি দুনা ইসকাতি খিয়ারি ফালা ইয়ামলিকু মা লাম ইয়াতাওয়াক্কাল বি। সাহেবেন দলি যে জেননি ভাবে রসূল খিয়ার কে মুস্তারি সাকেত করতে পারে না তেমনি ভাবে ওকিলেও মুস্তারির খেয়ারকে কি করবে না সাকেত করবে না। লাউমা সাহেব কি দলিল হে এনি আন্নাহু তাবাক্কাল বিল কবজ বেশক কি উসকো ওকিল বানায় কবজ করনে কে ওয়াস্তে তারে শুধু জিনিসটা কবজ করে নিয়ে আসার জন্য ওকিল দুন এসকাতিল খিয়ার মুস্তারির যে খিয়ারে রুইয়াত আছে এটারে সাকেত করার জন্য তাকে উকিল বানানো হয় নাই দুন এসকাতি খিয়ার নাকি খিয়ার কো সাকেত করনে কে লিয়ে فلا يملك ما لم يتوكل به. سو وہ مالک نہیں ہوگا, وکیل مالک نہیں ہوگا, ما لم يتوكل به, جس کے بارے میں اس کو یہی بنایا گیا. اور تو تیار ہے بھی اچھا کت کر دوں تو بنا نا وہ سوال کا کیا رائے. اور یہ ایسا ہو گیا جیسے کہ کیا رائے کیا شرط والاسکاتی قصدن, اور کیا رویت کو قصدن وکیل کے ساکت کرنے کی سوچ. এইগুলির মধ্যে যেমনি ভাবে আপনি ইমাম সাহেব আপনিও বলেন যে খিয়ারে আয়েবরে সাকেত করতে পারে না কে, উকিল বিল কজ. খিয়ারে সত্তরে সাকেত করতে পারে না কে, উকিল বিল কজ. খিয়ারে রুইয়াতকে কবজা করার পর কজদান সাকেত করতে পারে না কে, উকিল বিল কজ. তো এই তিন সুরতের মধ্যে আপনি যেমনি ভাবে বলেন যে উকিল বিল কজ এই খিয়ারগুলিকে কি করতে পারে না, সাকেত করতে পারে না, ঠিক একই ভাবে খিয়ারে নিয়ত কেউ সাকিত করতে পারে। এই পর্যন্ত তো গেল সাহেবের নীতি. ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন শুনে কবজা কবজা করা যে এটা দুই ধরনের, একটা হইলো কবজায় তাম আর একটা হইলো কবজায় না, একটা হইলো কবজায় তাম আর একটা হইলো কবজায় না. যদি বাইয়ের মধ্যে সব কাতাম হয়ে যায় তাহলে কবজাও, আর যদি বাইরের মধ্যে সব কা না কেস থাকে তাহলে কবজাও না. আর আগে বাইরের মধ্যে মুস্তারি যেমনি ভাবে কবজায় তামের মালিক তেমনি ভাবে কবজায় না কেস, কবজায় তাম কারে কর. কবজায় তাম হলো যে একটা চুক্তি হয়েছে একটা জিনিস কেনার জন্য, চুক্তি হওয়ার পরে সেই জিনিসটা দেখতেছে দেখিয়ে হ্যাঁ কবজা করতেছে, এত টাকা দেওয়া চুক্তি ছিল দেখতেছে কবজা করতেছে, তাহলে এই সব কল তাম হয়েছে কবজাও তাম. আর কবজায় না কেছিল যে এত টাকা চুক্তি হয়েছে জিনিসটা নিতেছে প্যাকেজিং করা দেখতেছে না, তাহলে এই সব কল তাম হয়, যে জায়গার মধ্যে কবজাতাম সব কাতাম সেই জায়গার মধ্যে কবজাতাম, যে জায়গার মধ্যে সব কাতাম সেই জায়গার মধ্যে কবজা নাকেস কবজা নাকেস. কথাটা বুঝে যারা দেখে শূন্য দাম দর ঠিক করে আমনে সামনে সব কিছু হইতেছে এটার মধ্যে কোনো যায় ঝামেলা নাই কয় বেজাল নাই, এটা কবজাও তাম হচ্ছে সব কাও তাম হচ্ছে, এটার মালিক কি মুস্তারি এটা করতে পারে, মুস্তারির ভাবে এটা সাকিনা করতে পারে, জিনিস একটা দাম করলো এটা দেখলো নিলো টাকা দিলো এটা হলো কবজা. আরেকটা হলো যে দাম দর হয়েছে জিনিস নিতে আছে কিন্তু জিনিস প্যাকেজিং এর মধ্যে আছে কিংবা যে কোনোভাবে নিয়ন্ত্রণ নিছে কিন্তু এ দেয় নাই, এখানে এখানে কবজা কি না খেয়েছে কারণ রুইয়াতে কেয়া রয়ে গেছে কবজা. তাহলে এই যে কবজা দুই ধরনের এটা বুঝতে করতে পারে না, এইভাবেও করতে পারে ওইভাবেও করতে পারে, তার অধিকার তো এটা আছে, সে এইভাবেও কবজা করতে পারে সে যদি কাউরে উকিল বা তাহলে উকিল উভয়টা উভয় ধরনের কবজা করার অধিকারী হবে, কবজায় তামের অধিকার তোমারে শুধুমাত্র উকিল বানাইতেছি একমাত্র তুমি কবজাটা নিয়ে আসবে মুতলাকান উকিল বানাইছি, কবজা কর যদি সে মুস্তারি মুতলাকান মুস্তারি হয় তাহলে সে মুতলাকান মুস্তারি হিসেবে কবজায় তাম করতে পারে কবজায় না কিছু করতে পারে, তো ওই বেলারে মুতলাক উকিল বানিয়েছে কবজা, তাহলে মুতলাক উকিল হিসেবে সে কবজায় তাম করতে পারে যেমনি ভাবে মোয়াক্কেলে কবজায় তাম করতে পারে বা মুস্তারি কবজায় তাম করতে পারে ঠিক একই ভাবে উকিলও কবজায় তাম করতে পারে ঠিক একই ভাবে সে কবজায় না কিছু. তাইলে যদি কবজায় তাম কবজায় না কিছু বইতে তাইলে যখন মুস্তারি মোয়াক্কিলে দেখা ইয়া করলো তাহলে কবজা তাম হয়ে গেছে, কারণ এটা তো করতো কে মুস্তারি, এখানে করে ভালো কে উকিলে, তাহলে মুস্তারি যেভাবে করতো ওই কাজটাই তো উকিলে করছে, জন উকিলের দ্বারা ওই কাজটাই পাওয়া গেছে, তাহলে তার নুয়ের কি আর যেটা আছে, যদি ও উকিলে ওইভাবে করতো তাহলে তার নুয়ের কি আর সাকে চলে যেত, এখন না গিয়া মুস্তারি করলে তার কি আরটা সাকে চলে যেত, এখন উকিলে যাচ্ছে সুতরাং তার কি আর কি ধরে মুস্তারি কব্জ কর রা হ্যাঁ দেখ ভি রা আরেক প্রকার মস্তুর একে ও মুভি কো কব্জা কর রা হ্যাঁ ছুপি হালত গোপন অবস্থা গোপন ভাবে কব্জা করার দ্বারা এটা তামামাহু বি তামামি সফকা ইসকা পুরা হোনা এ সফকা পুরা হোনে পর হ্যাঁ ওলা তাতিমুমা বকাই খিয়ারি রুইয়া আর খিয়ারি রুইয়া বাকি রাহনে কি সুরত মে এ পুরা নেই হো সকতা হ্যায় তার মানে হলো যে তখন এটা কবজা তা হবে কবজা এ না ওয়াল মুয়াক্কিলু মালাকাহু বিনওয়াই মুয়াক্কাল জু হে মুস্তারি ওয়াল মুয়াক্কিলু মালাকাহু বিনওয়াই মুস্তারি মুয়াক্কিল এ দু কিসম কে কবজা কা মালিক হ্যাঁ কবজায় তাম কা ভি মালিক হ্যাঁ কবজায় নাকিস কা ভি ফাকাজাল উকিল ইসি তরহ উকিল ভি কবজায় তাম কা ভি মালিক হোগা আর কবজায় নাকিস কা ভি ওয়া মাতা কাবাজাল মুওয়াক্কিল ওয়া হুয়া ইয়ারাহু সাকাতাল খিয়া আর জব হি মুওয়াক্কিল মুস্তাজি জব হি মুওয়াক্কিল কবজ করে কবজ করে তৌকিল মুতলাক হোনে কি উকিল বানাইছে যে সেটা উকিল মুতলাক না এটা তো কয়েদ লাগাই দেয় নাই যে তুই আমার কি আর সাকেত করিস নাই কথা তো কয় নাই সুতরাং যেমনিভাবে মুয়াক্কেল উভয়টার মালিক উকিল উভয়টার মালিক এখানে সে যখন দীক্ষা করতেছে তাহলে এখানে কবজা কি হইতেছে তাম হইতেছে আর যখন কবজা তাম হইতেছে তাহলে মুয়াক্কেলের যে কি আর আসিল কি আর কি হয়ে গেছে মক্কেলের পক্ষ থেকে উকিলে মুভিটা কবজা কবজা করার সময় রুয়াক করে নেই কিন্তু কবজা করে সারার পর তারপরে দেখে কয় যে মুওয়াক্কিলে বা মুস্তারি যে কেয়ারে উইয়তা ছিল এটা আমি সাকেত করে দিলাম তাহলে ওই সুরতের মধ্যে তার কেয়ারটা সাকেত করলেও সাকেত হয় না এটা আমরাও ওই সাকেত করলে সাকেত হয় এইটা যে হয় না লিখে লাগে রুইয়াতে এই জায়গার মধ্যে সাকেত হয় না আপনি ওইটার উপরে কিয়াস করে হ্যাঁ এই এইটার উপরে কিয়াস করে ওইটার ইয়া করছে কিয়াস তো কিয়াস মানে ঠিক না কারণ ওই বেলারে ওকিল বিল কবজ বানাইছে মোয়াক্কেল বা মুস্তাল ওকিল বিল কবজ, ওকিল বিল কবজ ক্রাইম হলো কি বাইরের কাছে গিয়ে এরা মুভিটা কবজ করে, তার দায়িত্ব কতটুক মুভি কবজ করে, যখন সে বাইরের কাছ থেকে মুভিটা কবজ করছে, কবজ করার সাথে সাথে তাকে ওকিল হিসাবে যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল ওকালতের বিষয়ে দাম, এরপরে তো আর কোনো কাজ নাই, তার তার কাজ শেষ হয়ে গেছে, এখন আর সে মোয়াক্কেলের উকিল না, সে সারের ব্যক্তি, সারের ব্যক্তি আয়া যদি কয় যে আপনার কেয়ারে রুয়ে সাকেত করে দিলাম, তাহলে কি সাকেত হবে, তো ওই বেড়া তো এখন যে সাকেত করতেছে সে তো ওকিলই না, তাহলে সাকেত করার অধিকারটা থাকবে, সুতরাং ওই জায়গার মধ্যে তো সাকেত করলে সাকেত হবে না, এটা ঠিকই আছে, তো আমরা বলতে চাইছি তাইলে মোয়াক্কেল যে তার ওকালতের দায়িত্ব দিছিল এই দায়িত্ব কি শেষ হয়ে গেছে, ইন্তাহার তাওকিল বিন্না কিসমিন, তার উকিল ওকালতের দায়িত্বটা যে পূর্ণ হয়েছে, এটা যেমনি ভাবে মোয়াক্কেলে বেলা রুইয়া যদি করতো তাহলে এটা একদিন নাকিস হইতো, নাকিস হইতো না, এইটা হ্যাঁ ওকালতটা এটা নাকিস ওকালত হইছে, ওকালতটা এটা কী হইছে নাকিস হইছে, তাহলে এখানে তার ওকালতের দায় দায়িত্ব এই পর্যন্ত নাকিস হিসাবে শেষ হয়ে গেছে, ফালা ইয়ামলি কুইসকাতাহু কাজদান বাদা যায়, সুতরাং এখন যখন তার ওকালতের দায় দায়িত্ব শেষ, ফালা ইয়ামলিকু ইসকাতাহু খিয়ারে মুয়াক্কেলের খিয়ারে সাকেত করার মালিক সে আর এখন না, কাজদান ইচ্ছা বাদা যায়, কারণ সে তো এখন তার কি না ওকিল সালেসের মতো, তৃতীয় ব্যক্তি যে নিভাবে এই জায়গার মধ্যে খিয়ারে সাকেত করতে পারে না, ওকিল এই ওকিল এখন মাঝি ওকিল হয়ে গেছে, সুতরাং সেও সাকেত করতে পারে, তো তিনটা সাহেবাইনে তিনটা ইয়া নজির দিচ্ছিলেন যে এই দুই মধ্যে আপনারা বলেন, আরও যে দুইটা রয়ে গেছে এই দুইটা, একটা হলো খেয়ারে আইলের উপরে কিয়াস করছে, খেয়ারে আইলের উপরে কিয়াস করাটা এটা এইটাও কিয়াসটা ঠিক না, কেন দেখিলা কি খেয়ারে লাই দিয়ান্না হু লাইয়ান্না হু তামাম সফকা ফায়াতিম মুল কবজু মা বাকাই, একজনে মুভি সামান দিব, তাহলে সবকা চুক্তিপত্র যেটা সবকা মানে চুক্তি, বায়ের মধ্যে সবকা তাম হয়ে গেলে তখন এটা বাই লাজেম হয়, কিন্তু লুজুমের ক্ষেত্রে যদি আয়েত থাকে তাহলে এটা লুজুমের হুকুমটা এটার মধ্যে জারি হয় না, লুজুম মানে লুজুম লুজুম, কিন্তু আগে ভাই কি হয়ে গেছে তাম হয়ে গেছে, সবটা কি হয়ে গেছে তাম, তাহলে কিয়ারে আয়েত থাকার না কিয়ারে রুইয়ের থাকার অবস্থার মধ্যে কিন্তু সবটা তাম হয় না, কারণ আমি দেহার পরে এই জিনিস নিব তাহলে সবটা তাম হয়েছে চুক্তি তাম হয়েছে, ওই জন্য চুক্তি তাম হয় না, কিন্তু খেয়ারে আইবের মধ্যে হ্যাঁ এই জিনিস দেখছে এই জিনিস এই টাকা দিবে দিয়া চুক্তি করে বাড়িতে লয়ে গেলে দুই তিন দিন এটা নিয়ে লডর বডর করতেছে এবার টাকা খায় হ্যাঁ পরে দেখে আয় হাই সব না এই জিনিস দিয়ে তো আমার বিষ কাগু তো এই তারপরে ফিরত দেয় তাহলে এই তো আগ দেবে তামামে সক্কা হয়ে কিন্তু খেয়ারে রুইয়াতের মধ্যে তামামে সক্কা হয় না কারণ এটা তো কোথায় তাই আমি দেখব দেখলে পছন্দ হইলে তারপরে তাহলে তামামে সক্কা না তাহলে খিয়ারে আইবের সুরতের মধ্যে তামামে সক্কার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নাই তাহলে আর্ধে ভাইয়ের চুক্তিটা খিয়ারে আয়েব থাকা সত্ত্বেও আগদে ভাইয়ের চুক্তি কি হয়ে যায় তাম হয়ে যায় পুরো হয়ে তাইলে এখানে যেহেতু খিয়ারে রুইয়াতের মধ্যে খেয়ারের রুয়াতের সাথে এটা কেয়াস করা এই জন্য ঠিক না যে খেয়ার রুয়াত এটা তামামে সবকাই হয়নি, আর এটার কি হয়ে গেছে তামামে সবকা হয়ে গেছে। দুই খিলাফ খিয়ারে লাইবি লিয়ানাও লাইয়ানাও তামাম আর সবকা বখেলাফ খিয়ারে আয়েতকে ইসলিয়ে কি এ তামামে সবকা কে লিয়ে মানে নেই ফায়াতিমুল কদ্জু মা বাকাইহি সো খিয়ারে আয়েব বাকি রাহনে কে সা উজুব বা উজুব এ কদ্জু কিয়া হো জায়গা পুরো তাম হো জায়গা। তাহলে এখানে খিয়ারে আয়েব থাকবে, থাকা সত্ত্বেও এখানে কদ্জু কি হয়ে যেতেছে তাম বাকি কত হলো খিয়ারে শর্ত, যে খিয়ারে শর্ত থাকলেও তো সাহেবাইনে দলিল দিল না যে যদি কব্জা করার জন্য উকিল বানায় তাহলে খিয়ারে শর্ত সাকেত করতে পারে। প্রথম নম্বর খিয়ারে শর্তের সম্পর্কে কথা হইলো এই দুইটা জবাব দিয়েছে। এক নম্বর জবাব হইলো যে খিয়ারে শর্ত এটা বাতিল হয় না, এই কথা আপনি তাইলে কবি সাহেবেন খিয়ারে শর্ত বাতিল হয় না যে এটা আপনারা পাইলেন কই, আমি তো বলি ইমাম সাহেব আমি তো বলি যে খিয়ারে শর্ত থাকা অবস্থায় যদি উকিল বিল কর্জ কর্জ করে বলায় তাহলে খিয়ারে শর্ত থাকে। ইমাম সাহেব বলতেছেন আপনি বলতেছেন যে আমারে কইতেছেন যে আপনি তো এটা খিয়ারে শর্ত থাকে তো হয় না, যদি উকিল বিল কর্জ কর্জ করে তাহলে খিয়ারে শর্ত থাকে তো হয় না, আমি তো নিজে কইতেছি যে উকিল বিল কর্জ যদি কর্জ করে তাহলে কি আর সাকেত হয়ে যায়, তাহলে আমি যেটা বলি না আপনি এটা আমার জোরে বলাইয়া এটারে হ্যাঁ একটা প্রতিপক্ষ হিসাবে দাঁড় করাইতে যাইতেছেন এটা তো ঠিক না। সুতরাং হ্যাঁ খিয়ারে শর্ত বাতিল হয়ে যায় কারণ যদি উকিল বিল কর্জ কর্জ করে তাহলে খেয়ারের শর্ত কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে। তাহলে যে জায়গার মধ্যে আমি কই বাতিল হয়ে যাবে আপনি কইতেছেন বাতিল হয় না এটা একটা কিছু হইলো, ও খেয়ার শর্তে আলাল খিলাফ আর খেয়ারের শর্তের কথা যেন আপনি বলতেছেন তো একটা লাভি মাসালা, আপনি বলেন যে সাকেত হয় আমি বলি সাকেত হয় না, আর আচ্ছা মানিয়ে নিলাম হ যদি ওকিল বিল কব্জ খেয়ারের শর্তের সুরতের মধ্যে মুবিয়ে কব্জা করে তাহলে কি আর কি হয়ে যায় সাকেত হয়ে যায়, হ্যাঁ তাহলে কি আর কি হয়ে যায় সাকেত হয় না, খেয়ার সাকেত হয় না ওকিল বিল কব্জ করলে খেয়ার সাকেত হয় না, এর লাগে খেয়ার রুইয়ত তো সাকেত হবে না, আর এইটাই ঠিক ইমাম সাহেবের মাসলা কই দেই। প্রথমে একটা এলজামি জবাব দিছেন যে আপনি এই কথা কইতেছেন আমি তো এটা মানি আমার এটা এটা হলো এলজামি জবাব, দ্বিতীয় হলো যে মাইনে নিলাম যে উকিল বিল কর্জ যদি কব্জা করে তাহলে খিয়ারের শর্ত সাকেত হয় না মাইনে নিলাম, আর এইটাই ইমাম সাহেবের মাসলা, ইমাম সাহেবের মাসলা তো এইটাই। আচ্ছা ও খিয়ার শর্তে আলাল আলাল খিলাফ ওয়ালাউ সুল্লিমা ফাল মুওয়াক্কিলু লা ইয়ামলিকু তাম্মা মিন আনা, আমি যদি আল্লাহ ফরজান মানে নেই যে ওকিল বিল কব যদি কব্জ করে তাহলে বা মুওয়াক্কিলের মুস্তারির কিয়ারে শর্ত কি হয় না সাকেত তো এটা তো হবেই না, আরে মুস্তারি নিজেও যদি কিয়ারে শর্ত থাকা অবস্থায় মুবি কব্জ করে তাহলে কি তার কিয়ারে শর্ত সাকেত হয়ে যায়, খিয়ারের শর্ত আছে থাকা অবস্থায় মুস্তারি যদি তিন দিন আমি চিন্তা করবো মুভিটা আমার কাছে দেও মুভিটা নিচে গেলে গোড়ার মধ্যে চৈরে ভালো মতো দেখবো এটা ঠিক আছে কিনা আমি তিন দিন চিন্তায় তাহলে আমি মুস্তারি যদি এটা নিজেও কব্জা করে তাহলে কি তার খেয়ারের শর্ত সাকেত হয়, তাহলে নিজে কব্জা করলে যা জায়গার মধ্যে খেয়ারের শর্ত সাকেত হয় না, তো এই জায়গার মধ্যে ওকিলে কব্জা করলে খেয়ারের শর্ত সাকেত হয়ে গেলে ওলাও সুল্লিমা আর যদি মাইন নিয়াও নেই যে হ্যাঁ তার খেয়ারের শর্ত কি হয়ে যায় সাকেত হয় না, ফাল মুয়াক্কিলু লা ইয়ামলিকু তাম্মা মিন মুয়াক্কিল হি তো হ্যাঁ এই গা কি কিতাম কবজে তামকা মালিক নেই কবজে তামকা মালিক নেই পাইনাহু লা ইয়াসকুতু বিকবজিহি, কারণ মদ খেলে যদি কবজা বা মুস্তারি যদি কবজা করে তাইলে তো তার খেয়ারে শর্ত কি হয় না, সাকেত হয় না। লিআন্নাল ইখতিবার হুয়াল মাকসুদু বিল কিয়া ইয়াকুনু বাদা, ওই কোনো জিনিস পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করা, লিআন্নাল ইখতিবার ইসলিয়েকে, হ্যাঁ, খেয়ারে শর্তের মধ্যে উদ্দেশ্যটা কি পরীক্ষা করা, যাচাই বাছাই করা। ওয়া হুয়াল মাকসুদু বিল কিয়া, আর এই খেয়ার সে কি হ্যাঁ মকসদ ভি হ্যাঁ ইয়াকুনু বাদা হু, কবজা করনে কে বাদ হাসিল হো সকতা হ্যায়, কারণ এই জিনিস বুড়া ঠিক মতন চলে দৌড়ায় টোড়ায় কিনা এইটা কবজা করার পরেই ওইটা উদ্দেশ্য সাধিত। তাইলে দেখা যাইতেছে এই জায়গার মধ্যে মুয়াক্কেল বা মুস্তারি নিজে কবজা করলেও খিয়ার শর্ত কি হয় না, সাকেত হয় না। পাকা যা লাইম ডিকু ওকিল, সুতরাং ওকিলেও যদি কবজা করে তাহলে সেও কি হবে না, তার কবজার দ্বারা খিয়ারের শর্ত সাকেত। وبخلافنا رسول لانه لا يملك شيئا وانما اليه تبليغ الرساله ولهذا لا يملك القبض والتسليم اذا كان رسولا بالبعث আর বাকি রসূলের ক্ষেত্রে তো আমরা বলি যে তার কবজার দ্বারা বায়ের বা মুস্তারির খিয়ার রুয়াত কি হবে না, সাকেত। وبخلاف الرسول بخلاف لانه لا يملك شيئا رسول যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা ওয়া ইন্নামা ইলাইকাল বালাগ, তারপরে হ্যাঁ মা আলা রাসূলি ইল্লা বালাগ, রাসূলের দায়িত্ব খালি বসায় দাও, এই বেটা মুস্তারি বিল ইয়া মুস্তারি যে উকিল বিল কবজারে বানাইছে সে বলছে যে তুমি খালি আমার এই ঘটনার এই কাজগুলি করে দাও, তার ওকে রসুলের কাম হইল খালি এই এই জায়গার থেকে এই জায়গায় সংযোগ স্থাপন করা, এখানে কোনো দায় দায়িত্ব তার উপরে আসে না। অবিখিলাফি রাসূল লিআন্নাহু লা ইয়ামলিকু শাইয়ান, কিছু শাইকা মালিক নেই, ওয়াইনামা ইলাইহি তাবলিগু রিসালা, উসকে উপর সিরে রিসালত কা পৌঁছানা হ্যায়, ওয়ালিহাজা লা ইয়ামলিকুল কবজা ওয়াত তাসলিমা, ইসিলিয়ে ও কর্জ করনে কা আর সুপুর্দ করনে কা মালিক নেই, ইজা কানা রাসূলান বিল বাইয়ে, যককে বাই কে আন্দর রাসূল। হুজুররা পড়া একটু কঠিন কঠিন আছে।